বলছে এমন কর শরণ, বলছে এমন কর শরণ, মৃত পরে পাবে জীবন, বিপদের সাথে কে দুনিয়াতে চিনে নে, বিপদের সাথে কে দুনিয়াতে চিনে নে, ভাই বোন সাথে হবে না, ভাই বোন সাথে হবে না, ও দিওয়ানা, ও দিওয়ানা, ও দিওয়ানা, ও দুনিয়াটা চলছে রে ভাই আল্লাহর ইশারায়, আল্লাহ চায় যদি সব কিছু হয়ে যায়, দুনিয়াটা চলছে রে ভাই আল্লাহর ইশারায়, আল্লাহ চায় যদি সব কিছু হয়ে যায়, আল্লাহর বিনা হুকুমে বালিও হেলে না, আল্লাহ দেয় যাকে তার কমি হয় না, খোদার ইবাদত করো ভাই দিন রাত, খোদার ইবাদত করো ভাই দিন রাত, জান্নাতে হবে ঠিকানা, জান্নাতে হবে ঠিকানা, ও দিওয়ানা, ও কাঁটা তারের বেড়া দিয়ে ধরে রাখা যায় না, আসিবে যখন আজরায়েল দেরি আর সয় না, কাঁটা তারের বেড়া দিয়ে ধরে রাখা যায় না, আসিবে যখন আজরায়েল দেরি আর সয় না, আর যাতা কলে করেছি কত পাপ, এই মুখে খোদার কাছে চাইব কি করে মাপ, মইদুল ইসলাম পাগলামিতে কি পেলাম, বলে মইদুল ইসলাম পাগলামিতে কি পেলাম, গুনাহ ছাড়া নাকি হলো না, গুনাহ ছাড়া নাকি হলো না, ও দিওয়ানা, ও দিওয়ানা, ও দিওয়ানা, ও বলছে এমন কর শরণ, মৃত পরে পাবে জীবন, বিপদের সাথে কে দুনিয়াতে চিনে নে, বিপদের সাথীকে দুনিয়াতে চিনে নে, ভাই বোন সাথে হবে না, ভাই বোন সাথে হবে না। www.anibas.in